ভালো লোক, নেক লোক, যাদেরকে আমরা পীর বুজুর্গ বলি, ভালো লোকের পাঁচটা ভালো লোক ছিলেন নূহ আলাইহিসসালামের যুগে। ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক আর নাসর, এই পাঁচজন খুব ভালো লোক ছিলেন, আবেদ লোক ছিলেন। তাদেরকে কেন্দ্র করে কবর জিয়ারত হতে হতে, তাদের কবরের কাছে ইবাদত করতে করতে শয়তান প্রলোভন দিল। কি প্রলোভন দিল? যে এরা ভালো লোক ছিল, এদের মূর্তি বাড়ি যদি মজলিসে মজলিসে রেখে নাও, তাহলে তাদেরকে দেখবে আর আল্লাহর ইবাদত করবে। কি সুন্দর যুক্তি! যখন মূর্তি তৈরি হয়ে গেল, এই জেনারেশন শেষ হয়ে গেল, পরবর্তী জেনারেশন যখন এলো, তাদের মূর্তি রয়েছে, তখন বলছে শয়তান আবার পুশ করলো, দেখো এই যে মূর্তি রাখা আছে, এই মূর্তিগুলিকে এমনি রাখা আছে, এদের ইবাদত করতে হবে, এদের সামনে ধূপধুনো দিতে হবে, আম পাতা বেলপাতা দিয়ে পুজো করতে হবে, ইত্যাদি প্রলোভন দিয়ে তোমার বাপদাদারা করতো, তোমরা করো। ইনজেকশন যেমনি পুশ করলো, কাজ হয়ে গেল, শুরু হয়ে গেল মূর্তি পূজা, ধীরে ধীরে ধীরে ধীরে মূর্তি পূজা। আমার একটা গল্প করতে ইচ্ছা করছে, সব জায়গায় বলি, আপনাদেরকে বলি, এই শয়তানের ইনজেকশন পুশ করার গল্প। এক পানওয়ালা ছিল, একটা খানা রিয়াজ থেকে পানানা, আমি তো দেখলাম সেদিন পড়াতে থাকে, পানান ছিল, ধরা পড়লো মাছ মারতে, মাছ মারতে 3 মাস জেল হল, জর্দা পানের জন্য, জর্দা পানের জন্য 3 মাস জেল। খবরদার পান খাবেন না, পান খাবেন না বলছি না, আমি জর্দা জিনিসটা খারাপ, তাই না? জর্দা মাখুরো না হারাম, বিড়ি সিগারেট মাখুরো না হারাম। হ্যাঁ, ভালো করে বলেন, যারা খান তারা কিন্তু পরিষ্কার বলবেন না, তারা একটু কম করে বলবেন, হারাম। মাকরু বলে কিছু না, মাকরু হলে তার মাকরু হে তাহরিমি, হারাম জিনিস খাবেন না, 3 মাস জেল হলো, দেশে পাঠিয়ে দিবেন। কথা হলো কি, পান গল্প, সে বেচারি ঝুড়ি করে পান বিক্রি করতে যায় হাটে, ঠিক আছে, হাটে পান বিক্রি করতে যায়। একদিন সকালবেলায় হাটে পান বিক্রি করতে যাচ্ছে, বট গাছের নিচে একটু জিরি নিতে বসছে, তারপর যখন ঝুড়িটা উপরে তুলেছে, অনেক পান ছিল, উপরকার পানের গোছ মাটিতে পড়ে গেছে, মাটিতে পড়ে গেছে, বেচারি তুলে নিল, তারপর শেষকালে দেখলো শেষের পানটা বা শেষ কটা পান যেটা আছে, শিয়ালের ভুঁয়ের উপরে পড়ে গেছে। ভাবলো এই পানকোটা তুলে নিয়ে মানুষকে বিক্রি করব, আমানত দাঁড়িয়ে হলো কি, এই পানকোটা পড়ে থাকবে, দরকার না। দিয়ে বেচারি 3-4 পান ওখানে ফেলে দিয়ে পানের ঝুড়ি নিয়ে হাটে চলে গেল, ঠিক আছে। কিছুক্ষণ পর আলুওয়ালা আলু বিক্রি করতে যাচ্ছে সেদিকে, এই সাত সকালে বট গাছের নিচে পান পড়ে আছে, কি ব্যাপার, নিশ্চয়ই ডালমে কুচ কালা হয়, নিশ্চয় কোন কারণ আছে। তার মনে শয়তান পুশ করলো ইনজেকশন, কি পুশ করলো, কি পুশ করলো, দেখ এখানে নিশ্চয়ই বিশাল একটা বট গাছ, এর নিচে পান আছে, মানে বুঝতে পাচ্ছিস পান ফেলে গেছে, আর পানওয়ালা বরকত হবে, তুই যদি আলু ফেলে দিস তোর আলু বিক্রিতে বরকত হবে। ও 3-4 আলু পানের কাছে ফেলে দিল, ওর আলু পড়ে যায়নি, পড়ে গেল পানকা পানওয়ালা, কিন্তু ওর আলু নিজে থেকে রেখে চলে গেল। বেগুনওয়ালা এলো, সেও দেখলে ব্যাপার, তার শয়তান পুশ করলো, 2-4 বেগুন রেখে চলে গেল। এইভাবে যে হাটওয়ালা পটলওয়ালা যে রেখে যায় আর হাট করতে যায়। আপনি যাচ্ছেন হাট করতে, হাট কিনতে, মানে হাটের জিনিস কিনতে, আপনি দেখবেন আরে এখানে সকালবেলাতে পান পড়ে আছে, আলু পড়ে আছে, বেগুন পড়ে আছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। শয়তান আপনার মনে পুশ করলো যে 2-4 পয়সা ফেলে দে, তাহলে হাতে বরকত পাবে, আপনিও কিছু পয়সা ফেলে দিয়ে চলে গেলেন। যেমন এখন দেখেছেন মাজার গুলোতে কি অবস্থা, দেখেছেন যেখানে সেখানে রাস্তার ধারে আস্তানার মাজার, সেখানে ঝনঝন ঝনঝন করে পয়সা পড়তে দেখেছেন, হ্যাঁ এইরকমই হয়। শয়তান পুশ করে করে এইরকম করলো, ঠিক দুপুরের দিকে কিংবা বিকালের দিকে যখন পানওয়ালা ফিরে আসছে, তখন দেখছে সে পানের জায়গাতে শুধু পান নেই, আলু বেগুন পটল ওইসব পড়ে আছে। তখন শয়তান পানওয়ালার মনে পুশ করছে, দেখ এটাই সুযোগ, পান ব্যবসা করে করে তো মাথা চুল তাক হয়ে গেল, এখন আর পান ব্যবসা বাদ দে, এটা সুযোগ গ্রহণ কর। তার মাথায় ঢুকে গেল, রাতারাতি ইট সিমেন্ট নিয়ে এসে মিস্ত্রি ডেকে নিয়ে এসে জায়গাটাকে ঘিরে দিল। তারপরে সকাল হতে সেখানে তৈরি হয়ে গেল আস্তানা, সেখানে তো নাম তো দিতে হবে একটা, কি নাম দেবে ভেবে চিনতে দেখলো যে শিয়ালের বুয়ের উপরে যখন পান পড়ার ফলে এই ঘটনাটা ঘটলো, তখন এর নাম দেওয়া হোক পীরে কামেল আল্লামা শিয়াল গাজী রহমতুল্লাহ আলাইহের, শিয়াল গাজী রহমতুল্লাহ। তারপর থেকে যত লোক আছে চারিদিক থেকে হয়েছে পড়ে যায়, তোর বাপ ছেলে হয়নি, যা শিয়াল গাজীর মাজারে যা, তোর চাকরি হচ্ছে না শিয়ালগাজির মাজারে যা, সহযোগে ভিসা পাচ্ছিস না শিয়ালের পর শিয়ালগাজির মাজারে যা, হতো না? সবাই নিজে নিজের আশা পূর্ণ করতে হলে কোথায়? শয়তান, শয়তান মানুষের পিছনে পড়ে মানুষকে কি করে? বিভ্রান্ত করে। শয়তান মানুষকে মুশরিক বানায়। যখনই আপনার সন্তান হচ্ছে না, বহু চিকিৎসা করলেন, বহু চিকিৎসা করলেন, চিকিৎসা তো ভালো হচ্ছে না, ডাক্তারে ভালো হবে না, আমাকে মাজারে যেতে হবে, এই কথাটা কে বলে? শয়তান বলে। আর আপনি শয়তানের আনুগত্য করেন, আল্লাহ তাআলা বলছেন যে শয়তান চেয়ে নিয়েছিল আল্লাহর কাছে যে আমি মানুষকে ভ্রষ্ট করব, সেই শক্তি আমাকে দাও, তাই না? সেই সময় যখন অহংকার প্রদর্শন করেছিল তখনই শয়তান চেয়ে নিয়েছিল, কাল রব্বি ফানজিনি ইলা ইয়াউমি ইউবাসুন, কাল ফাইন্নাকা মিনাল মুনজারিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, কাল রব্বি বিমা আওয়াইতানি লা উযাইনান্না লাহুম ফিল আরদি ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, قال هذا صراط مستقيم ان عبادي ليس لك عليهم سلطان الا من اتبعك من الغاوين وان جهنم لموعدهم اجمعين شيطان বলল আল্লাহ তুমি আমাকে এই ভাবে মালউন করলে, অভিশপ্ত করলে, তুমি আমাকে শক্তি দাও, আল্লাহ ঠিক আছে যাও তোমাকে শক্তি দাও হলো, তোমাকে ঢিল দেওয়া হলো, তোমাকে বলা হলো নির্দিষ্ট দিন পর্যন্ত তুমি করো, তখন ঠিক আছে আমি ওদের ওদের ওদের জন্য আমি সমস্ত আমলকে সুশোভিত করব, আমল সুশোভিত করে ওদের কেমন ভাবে দেখাবো, ভ্রষ্ট করবো ওদেরকে, ভ্রষ্ট করে ছাড়বো, তবে হ্যাঁ তোমার যে খাঁটি বান্দা হবে তাকে তো পারবো না, খাঁটি বান্দাকে আল শয়তান ভ্রষ্ট করতে পারবে? অসম্ভব। আল্লাহ বলে এটা আমার সোজা পথ, যে সোজা পথে আসবে সে তো ঠিক থাকবে, কিন্তু ব্যাকা পথে যে চলবে, তোমার অনুসরণ যে করবে, তোমাকে এবং তোমার অনুসারীদেরকে আমি কি করব, তাদের জাহান্নাম হবে ঠিকানা, শয়তান চেয়ে নিছে। আল্লাহ তাআলা বান্দাকে সাবধান করে বললেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুওয়া, হে আমার বান্দারা শয়তান তোমাদের দুশমন, শয়তান তোমাদের দুশমন, সুতরাং তোমরা তাকে দুশ্মনী মনে করো, শয়তানকে দুষ্ট মনে করো না, শয়তানকে দুশ্মনী মনে করো। ইন্নামা ইয়াদউ হিযবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, সে নিজের দলবল দলকে ডাকে কি জন্য? জাহান্নামবাসী করার জন্য, জাহান্নামবাসী করার জন্য শয়তান তার নিজের দলবলকে ডাকে, যথাসম্ভব তার দল ভারী করে জাহান্নামে। আমাদেরকে শয়তানের চক্রান্ত সম্পর্কে সজাগ হতে হবে, যাতে শয়তান আমাদেরকে ভ্রষ্ট না করে। শয়তান ভ্রষ্ট করে জানবেন কি করে? হুজুর আপনি জানবেন যে কোনো শরীয়ত বিরোধী কাজে যখন আপনার মনে ওয়াসওয়াসা সৃষ্টি হয়, যখন চুরি করতে ইচ্ছা হয়, যখন ব্যভিচার করতে ইচ্ছা হয়, যখন নোংরা কিছু করতে ইচ্ছা হয়, যখন শিরিক করতে ইচ্ছা হয়, তখনই জানবেন আপনার পিছনে কি আছে, শয়তান আছে। শয়তান থেকে সতর্ক হতে হবে, চট করে ভুলে গেলে, ভুলে কোনো কাজ করে ফেললে সঙ্গে সঙ্গে কি করতে হয়, হ্যাঁ সঙ্গে সঙ্গে তওবা ইস্তেগফার করে আপনাকে আল্লাহর পথে সোজা পথে ফিরে আসতে হবে। সংক্ষেপে এটা হলো শয়তান সম্পর্কে। তাহলে প্রথম বাধা হলো আপনার হক পথে, প্রথম বাধা কে? শয়তান, যাকে যার চক্রান্ত সম্পর্কে আমরা হয়তো সাবধান নাও হতে পারি, কারণ শয়তান তো চোখে দেখা যায় না, ঘর শত্রুকে পার আছে কিন্তু ঘর শত্রুকে, কিন্তু ঘর শত্রু একে পার পাওয়া মুশকিল, এই জন্য ঘরে থেকে সে আমাদের সর্বনাশ করে। দু নম্বর বাধা হল আপনার জন্য, আপনি পুরুষ মানুষ তার জন্য বলছি, আপনার জন্য দু নম্বর বাধা হলো আপনার স্ত্রী। আপনার স্ত্রী অনেক সময় আপনাকে হক গ্রহণে সাহায্য করে না, অথচ ভালো মেয়ে সেই মেয়ে যে তার স্বামীকে দিনের কাজে সহযোগিতা করে। আপনি স্ত্রীর পাশে বসে আছেন, আজান হয়ে গেল, এই যেও না এখন তো দেরি আছে, আমার জামাত শুরু হতে দেরি আছে, বসো না আর একটু গল্প করো না, আপনাকে বাধা দেয়। কিন্তু যে ভালো মেয়ে আসলে যাও বাবু থেকে না, আজান হয়ে গেছে, নামাজ পড়তে যাও। আপনি সৌদি আরব থেকে গেছেন, বিয়ে করে এসেছেন, নতুন দাড়ি রেখে গেছেন মাশাআল্লাহ, আপনার স্ত্রী বলছে এখন থেকে দাড়ি রাখলে তো বুড়া বুড়া লাগে, আর একটু বয়স হলে না দেখো, এখন দাড়ি দেখো না, এখন ভালো লাগছে। আপনি তখন সকালবেলাতে নাপিতের কাছে গিয়ে সাফান সাফা গানগত করলেন, হক ছিল আপনি দাড়ি রাখবেন, দাড়ি রেখে শুনতে না মাঝে শুনতে না মাঝে দাঁড়িয়ে রাখা প্রত্যেক নবীর সুন্নাত, কিন্তু সেই সুন্নাতের মান কি? বিবাহ করা সুন্নাত, কিন্তু বিবাহ করা ওয়াজিব না? ওয়াজিব না। কারণ বিবাহ করা ওয়াজিব, তেমনি দাঁড়িয়ে রাখা ওয়াজিব। আপনি সেই ওয়াজিবটাকে পালন করলেন না, সেই হকটাকে গ্রহণ করলেন না, কার জন্য? আপনার ছোট হুজুরের জন্য। কিন্তু সে ছোট হুজুর না, সে বড় হুজুর হয়ে গেল। যখন আপনি তার কথা আপনি মেনে নিলেন, সে তখন আপনার বড় হুজুর হয়ে গেল। বড় হুজুরের নাম কি? আপনার বউ, আপনার স্ত্রী। হলো হক কথা বাধা। তারপরে হারাম কামায় বাধ্য করে, আপনি চান হালাল কামাই করব, কিন্তু আপনার স্ত্রী বলছে না এটা হচ্ছে না, এই কার্পেট চেঞ্জ করতে হবে, এই ফ্রিজ চাই, এই গাড়ি চাই, এই গাড়িটা ভালো না, সুন্দর গাড়ি চাই, নতুন ফ্রিজ চাই, এটা সেটা করতে করতে তখন আপনি কিছু পুলিশের চাকরি করেন, ঘুষ খেতে শুরু করবেন, তাছাড়া তো উপায় নেই। আপনি হয়তো ব্যবসা করেন, ব্যবসায় তখন অসৎ উপায়ে ব্যবসা শুরু করবেন। তারপরে দেখবেন এখন তো সব থেকে খুব সস্তা, খুব সহজ ব্যবসা হলো ব্যাংকে লাখ খানেক টাকা, পাঁচশো সাত লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে দেবেন, হ্যাঁ, আরামসে কয়েক বছর পর কি হয়ে যাবে, ডবল হয়ে নে খা। কে খাওয়ায়? স্ত্রী। অথচ স্ত্রীর উচিত ছিল স্বামী সহযোগিতা করে এই কথা বলা যে হালাল কামাই করে নিয়ে এসো, হালাল রুটি খাবো, হারাম খাবো না। না খেয়ে দুনিয়াতে ধৈর্য ধরতে পারবো, কিন্তু কাল হারাম খেয়ে জাহান্নামে ধৈর্য ধরতে পারবো না। আছে এরকম স্ত্রী? স্ত্রী জিজ্ঞাসা করে না কিভাবে টাকাটা এলো, ব্যাস টাকা চাই, আমার নতুন গাড়ি চাই, নতুন বাড়ি চাই, এইসব নতুন শাড়ি চাই, নতুন নতুন মডেল চাই, নতুন ফ্যাশন চাই। বাজারে নতুন শাড়ি উঠলেই তখন সে আগে, বাজারে নতুন মডেলের অলঙ্কার উঠলেই তখন সে আগে। আপনি টাকা কোথায় পাবেন? তখন স্ত্রী আপনাকে বাধ্য করে হক পথ থেকে সরে যেতে, স্ত্রী আপনাকে পীর ঘর নিয়ে যায়, আপনার সন্তান হচ্ছে না, আপনি তৌহিদবাদী, স্ত্রী দেখছে সন্তান না হওয়া পর্যন্ত তার স্থায়িত্ব নেই, স্থিরতা নেই, কারণ সন্তান না হলে হয়তো তারা দিয়ে দেবে। তখন সে বুদ্ধি দেয় মায়ের মায়ের বাড়ির কাছ থেকে থেকে বুদ্ধি নিয়ে বুদ্ধি দেয় কি, যে চলো অমুক বাবার মাজারে যায়, আমাদের সন্তান হবে, তাই না? আমাকে এক ভাই বললেন মাঝে মাঝে, বল হুজুর আমি একটা মেয়েকে ভালোবাসতাম, আপনারা ভালোবাসা করেন না? করেন না, হ্যাঁ ভালোবাসা করে, ভয় করেন, কেউ বউকে ভালোবাসেন আর কেউ অবউকে ভালোবাসেন, কেউ বৈধ ভালোবাসা করেন আর কেউ অবৈধ ভালোবাসা করেন। সে ছেলে একটা অবৈধ ভালোবাসা করেছিল, সে ভালোবাসাকে পাকা করার জন্য নিয়ে গেল কচ্ছপ ফিরে রাস্তা নেয়, সেখানে নাকি ফুল খেলে কচ্ছপকে গোস্ত খাওয়ালে ভালোবাসা পাকা হয়ে যায়, কথা ঠিক না? বল, অনেকেই জানবে। সুতরাং এইভাবে মহিলা, এইভাবে স্ত্রী তার স্বামীকে পীর ঘরে নিয়ে যায়, শিরিক করায়, শিরিক করতে বাধ্য করায়, তারপরে প্রলোভন দিয়ে মা বাপের কাছ থেকে পৃথক করে নেয় কে, হ্যাঁ ভাইয়ের কাছ থেকে ভাইকে পৃথক করে কে, ভাই বড় ধন, রক্তের বাঁধন যদি হয় পর কে কারণ, হ্যাঁ নারী কারণ, ভাই বড় ধন রক্তের বাঁধন যদি হয় পর নারী কারণ, এই নারী আপনার স্ত্রী আপনার কানে কি সব কথা বলে বলে বলে বলে ভাই থেকে ভাইকে পৃথক করে দিল, হকপথ থেকে আপনাকে সরিয়ে দিল। সুতরাং এই নারী যাতে স্ত্রী এর প্রলোভনে আপনি হক থেকে সরে যাবেন, এটা হচ্ছে স্বাভাবিক। সুতরাং সাবধান থাকুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আউলাদিকুম ফিতনা, কি বলে তোমাদের কিছু স্ত্রী সন্তান, তোমাদের স্ত্রী তোমাদের কিছু সন্তান তোমাদের জন্য ফিতনা স্বরূপ, আদু বুল্লাকুম তোমাদের দুশ্মন স্বরূপ, ফাহদা বলেন তাদের ব্যাপারে তোমরা সতর্ক সতর্ক হও, তারা দুশ্মন, এই ব্যাপারে তুমি সতর্ক হও, হক থেকে যেন তোমাকে বঞ্চিত না করে তোমার স্ত্রী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়াওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম, আল্লাহ বলছেন হে ইমানদাররা তোমাদের কিছু স্ত্রী, সব স্ত্রী না, সব স্ত্রী কি খারাপ হয় না? এমন স্ত্রী আছে যে স্বামীর জন্য মাশাআল্লাহ বেহেশত, সে জানছে দুনিয়াতে বেহেশত পেয়ে গেছে, আর এমন স্ত্রী আছে যে দুনিয়াতে তাকে নিয়ে কি পেয়েছে, দোজখ পেয়েছে, জাহান্নাম পেয়েছে। এক ছোট বাচ্চা, কি বল, ছোট বাচ্চা না, একজন যুবক হুজুরকে বারবার জিজ্ঞেস, হুজুর এই দোজখ জাহান্নাম জাহান্নাম করেন, জাহান্নাম কাকে বলে, জাহান্নাম দেখনি? না হুজুর জাহান্নাম দেখেন, বিয়ে করেছে বলে না করেনি, বিয়ে করো তো জাহান্নাম দেখবে, ঠিক আছে, বিয়ে করলে জাহান্নাম দেখবে, তার মানে কি যে বিয়ে সংসার অনেকের কি হয় জাহান্নাম হয়ে যায়। সুতরাং স্ত্রী থেকে সাবধান। আল্লাহ তাআলা বলছেন যে কিছু স্ত্রী আছে যারা তোমাদের দুশ্মন, কিছু সন্তান সন্ততি আছে যারা তোমাদের দুশ্মন, ফাহজারুহুম, সাবধান থেকো, সতর্ক থেকো। ওয়া ইন তাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফা ইন্নাল্লাহ গাফুরুর রহিম। হ্যাঁ, স্ত্রী জীবনে, দাম্পত্যে, স্বামী স্ত্রীর জীবনে কিছু ভুলভাল তো হবে, কিন্তু যদি তোমার যত ভুল হোক ভুল ভালোবাসাতে যদি হয় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। তুমি যদি মাফ করো আল্লাহ মাফ করে দেবেন। একটু ভালোবাসার সাথে একটু ভুলকে ফুল মেনে নিয়ে চলতে হবে। খাঁটি জিনিস পাওয়া বড় দুষ্কর। আল্লাহ তাআলা মানুষকে যা দেন সব থেকে বড় বড় নিয়ামত দেন, তার মধ্যে সব থেকে বড় নিয়ামত কি, একটি ভালো মেয়ে, ভালো স্ত্রী, মারা সালেহা, পুণ্যময় স্ত্রী, যে স্ত্রী যা তাকালেই, তার দিকে তাকালেই আপনার মন খুশ হয়ে যায়, হুকুম করলেই তাড়াতাড়ি পালন করে, পারবো না করছি যাচ্ছি যাব, তুই পারছ না নাকি, এসব না, ওজন না, হুকুম করলেই পালন করে, তার দিকে তাকালেই আপনি খুশ হয়ে যান। আর আপনার যাতে অসন্তুষ্টি আছে, আপনি যা চান না সেই রকম কোনো কাজ সে করে না, এগুলো ভালো স্ত্রী। আর তার স্বামীকে আল্লাহর ইবাদতের কাজে সহযোগিতা করে, এ হচ্ছে জান্নাতি স্ত্রী, বেহেশতি স্ত্রী। এমন স্ত্রী একজন পুরুষের